لبيك اللهم لبيك او لبيك اللهم لبيك او لبيك اللهم لبيك او لبيك اللهم لبيك او لبيك اللهم لبيك او لبيك اللهم لبيك حاضر ہے حاضر ہے بندہ ہے حاضر حاضر ہے حاضر ہے بندہ ہے حاضر حاضر ہے حاضر ہے بندہ ہے حاضر حاضر ہے حاضر ہے بندہ ہے حاضر لبیک اللہم لبیک او لبیک اللہم لبیک لبیک اللہم لبیک او لبیک اللہم لبیک اج سارا دنیا ہوتے چھوٹے سے پوتھے پوتھے উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কত জানা অজানা আল্লাহ আল্লাহর দিওয়ানা আল্লাহ আশিক মস্তানা আল্লাহ নিয়ে নজরানা আল্লাহ সদা কাপড় পরে আশিক আবার ঘরে কালো গিলাফ ধরে বলে আল্লাহ এক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ও লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ও লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক দরবার খুদা কাবাত সদা দিল পড়ে থাকে সবার তার ডাকে সারা দিয়েছে যারা গিয়েছে খুলে দরবার যার সাফায়াতে পার পা বিগুনাগার শেষ বিচারের দিন সবুজ মিনারে খুঁজে তাহারে লাখে লাখে মুমিন প্রিয় নবীর মুহাব্বাতে ছুটে আসে মদিনাতে দিন রাত কাটে রওজায়ে মুবারাকে আয় তাজ মদিনা আল্লাহু আয় শাহ মদিনা আল্লাহু আফতাব মদিনা আল্লাহু মেহতাব মদিনা আল্লাহু পড়ে দরুদ পড়ে দিল উজার করে চোখে আস ঝরে দোলে দিলে রাবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ও লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ও লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক حاضر ہے حاضر ہے بندہ ہے حاضر حاضر ہے حاضر ہے بندہ ہے حاضر حاضر ہے حاضر ہے بندہ ہے حاضر حاضر ہے حاضر ہے بندہ ہے حاضر لبیک اللہم لبیک او لبیک اللہم لبیک لبیک اللہم لبیک او لبیک اللہم لبیک لبيك اللهم لبيك او لبيك اللهم لبيك او لبيك اللهم لبيك او لبيك اللهم لبيك او لبيك اللهم لبيك او لبيك اللهم لبيك او لبيك اللهم لبيك او لبيك اللهم لبيك او لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك اللهم لبيك اللهم لبيك لبيك اللهم لبيك إن الحمد والنعمة لك والملك اللهم لبيك لا شريك لك لبيك لبيك اللهم لبيك او لبيك اللهم لبيك او لبيك اللهم لبيك او لبيك اللهم لبيك او لبيك اللهم لبيك او لبيك اللهم لبيك او لبيك اللهم لبيك او لبيك